الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل الله যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তিনি ব্যতীত কোনো কার্যনির্বাহী নেই। পাপাচারীরা যখন আযাব প্রত্যক্ষ করবে তখন আপনি তাদেরকে দেখবেন যে তারা বলছে আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি। وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة জাহান্নামের সামনে উপস্থিত করার সময় আপনি তাদেরকে দেখবেন অপমানে অবনত এবং অর্ধনির্মিলিত দৃষ্টিতে তাকায়। মুমিনরা বলবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও তাদের পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে। শুনে রাখো, পাপাচারীরা স্থায়ী আযাবে থাকবে। ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনহুম মিন দুনিল্লাহ ওয়ামান ইয়ুযলিলিল্লাহু ফামা লাহু মিন সাবীল আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারী থাকবে না যে তাদেরকে সাহায্য করবে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো গতি নেই।